السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আশুরার পূর্ব মুহূর্তে ঢাকার পশ্চিম প্রান্তে মোহাম্মদপুর বছিলা রোড মেট্রো হাউজিং এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং দানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত কিভাবে করবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, কিতাব দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানব জাতিকে তথা আদম হাওয়াকে পাঠাচ্ছিলেন, আদম হাওয়ার মনের ভিতরে প্রশ্ন ছিল, শঙ্কা ছিল যে ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বিতাড়িত করল, সেই ইবলিস দুনিয়াতে যাচ্ছে। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে আমার সন্তানদের বয়স যখন 70-80 বছর হবে, ইবলিসের চক্রান্ত সম্পর্কে একটু উপলব্ধি তারা করতে শিখবে, ঠিক সেই মুহূর্তে তাদের দুনিয়া থেকে বিদায়ের ঘণ্টা বেজে যাবে। পক্ষান্তরে ইবলিস তার প্রত্যেকটা অভিজ্ঞতা সংরক্ষণ করে কাকে কি উপায়ে ধোকা দেওয়া যায় সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমার সন্তানদের ধোকা দিয়ে জাহান্নামী বানাবে। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভয় দিলেন, উলনাহবিতু মিনহা জামিআ, সকলেই জান্নাত থেকে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নিশ্চয় জেনে রাখো আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছবে, আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না, আমার পক্ষ থেকে কিতাব যাবে, আসমানি সহিফা আসমানি ওহী নাজিল হবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান তামান তাবিআ হুদায়া, আমার হেদায়েতকে যারা অনুসরণ করবে, আমার আসমানি কিতাব ওহী যারা অনুসরণ করবে, আমার রাসূলদের যারা আনুগত্য করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পৃথিবীতে কোনো ভয় নেই, তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, আখেরাতে কোনো চিন্তা নেই। ত্যাগ চাই, মরসিয়া করন্দন চাহি না। আজকের আলোচ্য বিষয়ে মহররম মাস এলেই মুসলিম নামধারী একদল ইহুদি খ্রিস্টানদের দালাল আল্লাহর নবীর মহব্বতের পরিচয় দিয়ে, আহলে বাইতের মহব্বতের নাম ভাঙ্গিয়ে রাস্তায় মাঠে ময়দানে হায় হোসাইন করে বুক চাপড়ায় জামাত ছিঁড়ে ফেলে ছুরি দিয়ে রক্ত বের করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দা মান দরাবাল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা ওয়াদআ বিদাওয়াল জাহিলিয়া, যারা গাল চাপড়ায় বুক চাপড়ায় জামাত ছিঁড়ে ফেলে জাহিলি যুগের মতো দাঁড়া ডাকাডাকি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, সে হয়তো ইহুদি, নইলে খ্রিস্টান, নইলে গোমরা, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। আপনারা জানেন এই শিয়া জাতির টাকা পয়সা নিয়ে এই দেশে অনেক লোক আছে যারা ইসলামী আন্দোলন করছে, আমি তাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি, শিয়া পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ কাফের, কারণ ইসলামের সূচনা থেকে ইতিহাস পড়ুন, শিয়া যাদের যদি কেউ মুসলিম মনে করে, শিয়াদেরকে যদি কোনো ব্যক্তি মুসলিম মনে করে, আমি সেই ব্যক্তির ইসলাম নিয়ে চিন্তা করছি সে আসলে মুসলিম কিনা। কারণ হচ্ছে এই, শিয়াদের আকীদা আল্লাহর কোরআন নাকি বিকৃত হয়েছে, যেই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। শিয়াদের কিতাব পড়ুন, তাদের বক্তব্য সূরা ফাতিহার মতো আরেকটা সূরা ছিল সূরাতুল বালায়াত, সাত আয়াত বিশিষ্ট, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল খেলাফত লিখে দিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, ওসমানরা এই আয়াতগুলোকে সূরাটাকে বিলুপ্ত করে দিয়েছে। এমনি ভাবে তাদের আরো বক্তব্য রয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক, এই আয়াত নাকি ছিল, আমি আলীকে আপনার জামাতা বানিয়ে দিয়েছি, আলীকে আপনার জামাই বানিয়ে দিয়েছি, এটা কোরআনে ছিল, আবু বকর ওমর ওসমানরা চক্রান্ত করে কোরআন থেকে নাকি সে আয়াতকে বাতিল করে দিয়েছে। এমনি ভাবে শিয়াদের কিতাবে পরিষ্কার রয়েছে, আব্বালু মা নাবদাউ বিহি, আমাদের কাছে যেরকম বুখারী সহি কিতাব বলে প্রমাণিত, শিয়াদের কিতাব আছে উসুলে কাফি জামে কাফি, এই কিতাবে পরিষ্কার লিখেছে জাল হাদিস, মিথ্যা হাদিস লিখেছে। সেখানে লেখা হয়েছে শয়তানের সঙ্গে আলীর দেখা হলো, আলী শয়তানকে বললেন ইবলিস তুই বড় হতভাগা বদনসিব, পৃথিবীর সব মাখলুকের মধ্যে তুই খারাপ মাখলুক। ইবলিস হেসে বলল আলী তুমি ভুল বুঝেছ, আমিও এই বিভ্রান্তির মধ্যে ছিলাম, শয়তান বলছে আমিও এই বিভ্রান্তির মধ্যে ছিলাম, সেজন্য আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ তুমি আমাকে এরকম সৃষ্টি করলা। আল্লাহ বললেন যে না, তোর চেয়ে আরো বদনসিব হতভাগা খারাপ লোক আমি সৃষ্টি করেছি। শয়তান নাকি তখন বলেছে যে আমি সেই লোকগুলো দেখতে চাই, আল্লাহ তাআলা বললেন জাহান্নামের দারোয়ানকে সালাম বলো আর বলো আমি ওই দুইটা লোক দেখতে চাই যারা আমার চেয়ে খারাপ। আল্লাহর নির্দেশ মতো তাই করলাম, আমি যখন জাহান্নামের দারোয়ানকে সালাম বলে বললাম আমার চেয়ে খারাপ লোকগুলো দেখতে চাই, তখন জাহান্নামের তলদেশ থেকে দুজন মানুষকে হাজির করা হলো, সেই দুজন আর কেউ নন, সে দুজন হচ্ছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত যে আবু বকর ওমর উপর সন্তুষ্ট ছিলেন, আল্লাহর নবীর মৃত্যুর পরে সমস্ত মুসলিম জাতি যাদেরকে আল্লাহর নবীর পাশে কবর দিয়েছেন, এই মুসলিমদের খেলাফত যারা সামলিয়েছেন, যারা ইসলামকে হেফাজত করেছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কাফের বলে, শয়তানের চেয়েও খারাপ বলে, সেই লোকগুলো মুসলিম হতে পারে না। আপনারা জানেন এই শিয়াদের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন সাবা চক্রান্ত করে মদিনাতে প্রথম গণ্ডগোল লাগায়, এরাই আলী ওসমানকে হত্যা করে, পরবর্তীতে তারাই আলীকেও হত্যা করে, খাওয়ারেজদের একটা অংশ শিয়াদেরই একটা অংশ পরবর্তীতে খাওয়ারেজ হয়ে যায়, অতি মহব্বত করে পরে আবার বিরোধিতা করে, হকের পক্ষে যারা থাকে এদের এমনই হয়, এরকম খাওয়ারেজ আমাদের সঙ্গেও কিছু ছিল, আমার খুব মহব্বতকারী। এরপরে যখন তারা দেখলো না রফলি আদায় করাকে আমি ফরজ মনে করি না, আমিন জোরে না বললে কাফের হয়ে যায়, এই ফতোয়া আমি দেই না, ফিকহি বিষয়গুলোকে আমি মনে করি, সাহাবায়ে কেরামদের যুগে ইস্তেহাদি মাসায়েল ইখতিলাফ ছিল, এমনকি কোরআনের কেরাত নিয়ে ইখতিলাফ ছিল। হাদিস পড়ুন, এক সাহাবি কোরআন তেলাওয়াত করছেন, আর এক সাহাবি বললেন ভুল করেছ, যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ও তো কোরআন ভুল পড়ছে, কোরআন বিকৃতি করছে। বলেন তুমি পড়ো কেমনে পড়ছ, সে পড়ল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হা কাদা উনজিলাতিল কোরআন, হা কোরআন এভাবেই নাজিল হয়েছে, এবারে তুমি পড়ো। সে আর আককে রাতে পড়ল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হা কাদা উনজিলাল কোরআন, কোরআন এভাবেই নাজিল হয়েছে। এমনি ভাবে হাদিস পড়ুন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক ফেকার মাসায়েল ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, হাদিসের মধ্যে বিভিন্ন বিষয় আছে, এ কারণে আমভাবে কথা বলা যায় না। আমার লেকচারে আমি বলেছি যে একটা সহি বাকিগুলো গলত, এটা আছে যেখানে বিরোধপূর্ণ, অনেক জায়গায় এরকমও আছে যেখানে দুটোই সহি হতে পারে, যেমন এই কেরাতের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। এ কারণে সালাফদের মধ্যে কেউ কোনো আলেম ফিকহি মাসায়েলের কারণে কাউকে তাকফির করে নাই, কাফের বলে আখ্যায়িত করে নাই। বর্তমান সমাজ এমনটা হয়েছে, এজন্য মনে রাখবেন আজকের এই মুসলিম জাতির কঠিন অবস্থায় আমরা ফিকহি মাসায়েল নিয়ে ইখতিলাফ করছি। মনে রাখতে হবে আশুরার শিক্ষা, এটা নয় হায় হাসান হায় হোসাইন করে আমরা গণ্ডগোল করব, বুক চাপড়াবো, এই শিয়ারাই আলীকে হত্যা করেছে খারিজি হয়ে গিয়ে, এই শিয়ারাই হযরত হোসাইনকে হত্যা করেছে। আপনারা ইতিহাস পড়ুন, হোসাইনকে কুফার লোকেরা চিঠি লিখেছিল, 12,000 লোক মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়েছিল উসমানের পক্ষে। এই খবর পাওয়ার পরে হোসাইন যখন মদিনার থেকে রওনা হলেন, ইবনে আব্বাসের মতো ব্যক্তি বলেছিলেন, হোসাইন আপনি কুফায় যাবেন না, কুফাবাসী গাদ্দার, ওরা যখন ইহুদিদের পক্ষ থেকে নির্যাতন দেখবে তখন তারা সব আপনার বিরুদ্ধে চলে যাবে। ঐতিহাসিক উক্তি করেছিলেন, ওই লোকগুলোর অন্তর থাকবে তোমার সঙ্গে, তরবারি থাকবে তোমার বিরুদ্ধে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা না মেনে হাজার হাজার লোক বায়াত করেছে, খবর শুনে রওনা হলেন। ইতিহাস বলছি না, কারবালার ময়দানে গিয়ে তখন যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, চিঠিগুলো হাতে তুলে নিয়ে পড়লেন আর বললেন, হে অমুকের ছেলে অমুক, তুমি কি আমাকে পত্র লেখো নাই? ও হে অমুকের ছেলে অমুক, তুমি কি আমাকে বায়াত দাও নাই? তার মানে বোঝা গেল যেই লোকগুলো হোসাইনকে পত্র লিখেছিল, কুফা আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, ইয়াজিদের ডান্ডা দেখে সেই লোকগুলো উসমান হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছিল। শুধু তাই না, বর্তমানে শিয়াদের কাছে হোসাইনের লাঠি পাওয়া যায়, হোসাইনের পাগড়ি পাওয়া যায়, হোসাইনের জুতা পাওয়া যায়, আমরা বলি হয়তো মিথ্যাবাদী নইলে তোমরাই হত্যাকারী। যদি কোন এলাকায় চোর ঢুকে মাল চুরি হয়ে গেছে, চোর ধরা যাচ্ছে না, তালাশ করে করে কোন এক বাড়িতে পাওয়া গেল মাল, আমরা ধরে নিব মাল যে বাড়িতে পাওয়া গেছে চোর সেখানে আছে। ঠিক তেমনি ভাবে হোসাইনকে হত্যা করেছিল কারা, আমরাও তাদেরকে খুঁজি, আমরাও তাদের শাস্তি দিতে চাই। আল্লাহর নবীর প্রিয় নাতি, আল্লাহর নবী যাদেরকে নামাজের সময় কাঁধে তুলে নিয়েছেন, আল্লাহর নবী যাদের ঠোঁটে চুমু খেয়েছেন, আল্লাহর এই নাতিদেরকে যারা হত্যা করেছে আমরাও তাদের দুশ্মন, আমরা তাদেরকে শত্রু মনে করি, কিন্তু শত্রু তালাশ করতে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না। শিয়াদের ঘরে গিয়ে দেখি হোসাইনের পাগড়ি, শিয়াদের ঘরে হোসাইনের জুতা, মনে করতে হবে শিয়ারাই হোসাইন হত্যা করেছে। ভাইয়েরা আমার, এই শিয়া এদেশে আসন গেড়ে বসেছে, আপনারা জানেন আগাখানি শিয়া, এরপরে আরো ইসনা সারিয়া শিয়া, এগুলো সারা বিশ্বে আবার নতুন করে মুসলিমদের বিরুদ্ধে নানান চক্রান্তে লিপ্ত হয়েছে। একদিকে তারা দেখায় মুসলিমদের মুজাহিদিনদের পক্ষে জিহাদ করছে, আর একদিকে কুফফারদের সঙ্গে আতাত করে। আপনারা জানেন আফগানিস্তানে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে মুসলিমরা বিজয়ের ধার প্রান্তে এসেছিল, সেই সময় শিয়া ইমাম খমিনি গরবাচেভ রাশিয়ার প্রেসিডেন্টকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাশিয়া গিয়েছিল। কেন, তখন কি খালি একজনই কাফের ছিল? আমেরিকায় প্রেসিডেন্ট কাফের ছিল, ব্রিটেনে কাফের ছিল, অস্ট্রেলিয়ায় কাফের ছিল, চীনে কাফের ছিল, সেই সব জায়গায় ইসলামের দাওয়াত না নিয়ে কেন শিয়া নেতা তখন রাশিয়া চলে গিয়েছিল? তার মানে হচ্ছে তৎকালীন প্রেসিডেন্ট গরবাচেভের সঙ্গে চুক্তি করার জন্য গিয়েছিল, আফগানিস্তানে তোমরা আমার হাতে তুলে দাও, তাহলে খোরাসান, আজারবাইজান, বুখারা, সমরকান্দ, এখানে আমরা তোমাদের পক্ষে কাজ করব। যুগে যুগে এই শিয়ারা ইসলামের ক্ষতি করেছে, এজন্য মনে রাখতে হবে আজকেও যারা এই দেশে শিয়াদের আন্দোলন দ্বারা প্রভাবিত, শিয়াদের অর্থায়নে যারা ইসলামী আন্দোলন করছে, আমি তাদের সাবধান করে দেই, সেই ইসলাম হতে পারে শিয়াপন্থী ইসলাম, সেই ইসলাম হতে পারে আব্দুল্লাহ বিন সাবার ইসলাম, সেই ইসলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলাম নয়। হায় হাসান হায় হোসান করা আর বুক চাপড়ানোর সংস্কৃতি ইসলাম সমর্থন করে না। আজকে মুসলিম জাতির এই করুণ অবস্থায় হায় হাসান হায় হোসান না করে পৃথিবীর মানুষের দিকে তাকাও। যখন আমরা দেখি ফিলিস্তিনের একজন 80 বছরের বুড়া যার স্ত্রী সন্তান সব বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে, ইউনাজি রাব্বাল আরদি ওয়াসসামা, আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খারিব বিলাদহুম, আল্লাহ তুমি শত্রুদের ধ্বংস করে দাও, ওদেরকে ধ্বংস করো। এভাবে যখন আর্তনাদ করছে আল্লাহর দরবারে, আমরা দেখছি আফগানিস্তানের দিকে তাকিয়ে যখন একটা শিশু চোখের পানি ঝরিয়ে ক্রন্দন করছে, তার পিতা নেই, মাতা নেই, বোন নেই, ভাই নেই, সবগুলোকে বোমার হামলা দিয়ে যাত্রা করা হয়েছে তার চোখের সামনে, সেই শিশুর কান্না আজকে আমাদের সামনে ভেসে আসছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে একজন নারী আফগান ফিলিস্তিনের একজন নারী তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে আছে, আড়াল করে রাখছে, আর ইহুদি সৈনিকেরা তাদের গুলি করার জন্য ওত পেতে বসে আছে, এরপরে লাঠি মেরে মহিলাকে জমিনে ফেলে দিয়ে বুকের উপরে লাঠি মারছে আর শিশুগুলোকে গুলি করে হত্যা করছে। এই দৃশ্য আমাদের সামনে আছে, আমাদের সামনে আছে। একজন যুবক মাত্র 30 বছর বয়স, ইন্দোনেশিয়ার এক যুবক পূর্ব তিমুরে যখন খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, তাকে ধরে নিয়ে গেল, তার হাত পা রশি দিয়ে বেঁধে ফেললো, গোটা শরীর রশি দিয়ে পেঁচিয়ে এরপরে ট্যাঙ্কের নিচে দিয়ে তাকে পিষে ফেললো। পৃথিবীর ইতিহাস দেখেছে তার রক্ত নেই, মাংস নেই, হাড্ডি নেই, সবগুলো একাকার হয়ে একটা রুটির মতো হয়ে গিয়েছিল। ভাইয়েরা আমার, সেই মুহূর্তে আজকে মুসলিম জাতির কি প্রয়োজন? আজকে মুসলিম জাতি চতুর্দিকে মার খাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাশ্মীরে নির্যাতন করা হচ্ছে, আমাদের ফিলিস্তিনে নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে আমাদেরকে আমাদের পাশে আরাকানের মুসলিম জাতির গোটা রাখাইন এলাকাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আপনারা হয়তো মনে মনে ভাবছেন আল্লাহ আমাদের উপরে জুলুম করেছেন, কোরআন পড়ুন, কেন এই বিপদ, কেন এই মুসিবত, এজন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই, কোরআন পড়ো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আন-নাস শাইআ ওয়ালাকিন্নান-নাস আনফুসাহুম ইয়াজলিমুন, সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কারো উপরে সামান্য জুলুম অত্যাচার করেন না, ওয়ালাকিন্নান-নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষেরা নিজেরাই তাদের উপরে জুলুম করে, নিজের উপর অত্যাচার করে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরায়ে ফুসসিলাতের 46 নম্বরে বলছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহর নবীকে সম্বোধন করে গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আমার রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে জুলুমকারী নন, আল্লাহ জুলুম করেন না, সূরা ফুসসিলাতের 46 নম্বর আয়াত। এমনি ভাবে মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালিমু, হে আমার বান্দারা খুব ভালো করে জেনে রাখো, ইন্নি হাররামতু যুলমা আলা নফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, আর আমি নিজের উপরে যেই জিনিসটা হারাম করেছি সেটা তোমাদের পরস্পর হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা পরস্পর একে উপরে জুলুম করো, অত্যাচার করো না। কোরআনে অনেক আয়াত, সূরা আল ইমরানের 108 নম্বরে আল্লাহ বলছেন, আমাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, আল্লাহ তাআলা জগৎবাসীদের প্রতি জুলুম করার ইচ্ছাও পোষণ করেন না। আলে ইমরানের 108 নম্বর আয়াত এমনি ভাবে সূরা গাফের 40 নম্বর সূরার 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করার ইচ্ছা করেন না। তাহলে কেন এই বিপদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, এই বিপদ আপদের কারণ তোমরাই। সূরা সূরা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যত মুসিবত পৌঁছে, যত রকম বিপদ আপদ আসে, এইগুলো আমি তোমাদের উপরে জুলুম করে দিচ্ছি না, বরং ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাত তোমরা নিজের যা কামাই করেছ সেই কামাই করার কারণেই এই শাস্তি অবতীর্ণ হচ্ছে। তারপরও আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেই পরিমাণ অন্যায় করছো, যেই পরিমাণ তোমরা পাপ করছো, সবটার উপরে আমি শাস্তি বিধান করছি না, ওয়াইয়াফু আন কাসীর, তোমাদেরকে অনেক কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছেন। এমনি ভাবে আগের উম্মত সম্পর্কে আল্লাহ সাবধান করেছেন, আমাদের জানাচ্ছেন সূরা আনফাল 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়াগরাকনা আলা ফিরআউনা ওয়াকুল্লুন কানু যালিমিন। আমি আগের লোকদেরকে ধ্বংস করে দিয়েছি, ফিরাউন এবং তার বংশধরকে ডুবিয়ে দিয়েছি, ওয়াকুল্লুন কানু যালিমিন, তারা সকলেই ছিল জালিম। এমনি ভাবে সূরা নিসা 79 নম্বর আল্লাহ বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমাদের প্রতি যে সমস্ত কল্যাণকর এবং যে সমস্ত মঙ্গলময় জিনিস অবতীর্ণ হয় সে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর যে সমস্ত বিপদ আপদ মুসিবত তোমাদের কাছে পৌঁছে, ফামিন নাফসিক, সেটা নিশ্চয়ই তোমার নিজের পক্ষ থেকে নিজের কৃতকার্যের কারণেই তোমাদের শাস্তি বিধান করা হচ্ছে। এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে, এটা প্রথম চিকিৎসা, আজকের এই পৃথিবীর জুলুম অত্যাচার থেকে যে বাঁচতে হয় তাহলে মরফিয়া ক্রন্দন নয়, প্রথমে নিজেদেরকে, নিজেদের অন্যায় শিরিক বিদআত কাবায়ের এই সমস্ত গুনাহের থেকে প্রথমে নিজেদেরকে তওবা করতে হবে। ফাহাদা আফযালুল ইলাজ, এটা হচ্ছে প্রথম ঔষধ যা আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে, আগে রোগ বুঝতে হবে তারপরে চিকিৎসা করতে হবে। এরপরে মনে রাখতে হবে আল্লাহর সুন্নাহ, আল্লাহর নিয়ম হচ্ছে এই, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদেরকে সাহায্য করবেন, ওয়াদা করেছেন দুশমনদেরকে ধ্বংস করবেন, কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। হাম তো কায়ে দেনে কে লিয়ে তৈয়ার হে কুই লেনে ওয়ালে ভি হে, আল্লাহ তো দেওয়ার জন্য তৈরি আছেন, নেওয়ার মতো লোক তো প্রয়োজন হবে। যেই লোকগুলো মনে করে আল্লাহকে পাইতে হইলে ভাই আমার দম ছাড়া কোনো উপায় নেই, যেই লোকগুলো মনে করে আল্লাহকে যাদের সঙ্গে তুলনা দিয়ে যাদের কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয়, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইতে হইলে মন্ত্রী এমপির সুপারিশ চাইতে হয়, এই রকম ভায়া মাধ্যমে যারা বিশ্বাস করে, এই রকম ভাবে যারা মাজার পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে, এমনি ভাবে যারা মাজারের পাশে বড় বড় গদার মাছ পালে আর পূজা করে, যারা কচ্ছপ পূজা করে, কুমির পূজা করে আর বিশ্বাস করে পীর সাহেব কেবলা ওই মাছের ছুরাত ধরে আছেন, কচ্ছপের ছুরাত ধরে আছেন, কুমিরের ছুরাত ধরে আছেন, এইরকম ভাবে যারা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, মূর্তির পূজা করে। এমনি ভাবে যারা সংসদে বসে আল্লাহর বিধানকে বাতিল করে, আল্লাহর বিধানের পরিবর্তে বিকল্প আইন তৈরি করে, যারা সংসদে বলে, যারা পত্র পত্রিকায় লিখে আল্লাহ তাআলা সম্পদ বণ্টনের ক্ষেত্রে নারীদেরকে ঠকিয়েছে, যারা বলে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে নারীদেরকে পিছনে রেখেছে, যারা সুদকে হালাল করেছে, এমনি ভাবে যারা লাইসেন্স দিয়ে জেনা ব্যভিচারকে বৈধ করে দিচ্ছে, মদের লাইসেন্স দিচ্ছে, এই জাতীয় মুসলিমদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলার কোনো বাধা করেন নাই। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন সূরায়ে মুহাম্মাদের 7 নম্বর আয়াত, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ওহে মুসলিম জাতি, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর সাহায্য করো তাহলে আল্লাহ ইয়ানসুরকুম, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন। শুধু সাহায্যই করবেন না, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকে শক্ত মজবুত সুদৃঢ় করে দিবেন, তোমাদের পা ফসকে যাবে না, কুফফারদের ধাক্কায় দুনিয়া টলে যাবে, মুমিনদের পা টলতে পারে না। আল্লাহ বলেছেন ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকে স্থির রাখবেন, অটল রাখবেন, তোমাদের কেউ চলাতে পারবে না। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আকদাম কদমের বহুবচন, কদম মানে পা, মুমিনদের পা পাহাড়ের মতো, পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা মারলে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায়, পাহাড় তার নিজের জায়গায় অটল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে মুহাম্মাদের 7 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, তোমাদের যদি তোমরা মুমিন হতে পারো, আল্লাহর দ্বীনের নুসরতের জন্য দাঁড়িয়ে যেতে পারো, দুনিয়ার সমস্ত শক্তি যত বড় শক্তিশালী হোক না কেন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ওই সাব্বিত আকদামাকুম, তোমাদের পা পাহাড়ের মতো অটল থাকবে। ভাইরা আমার, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে গাফের, সূরা আল মুমিনের অপর নাম, 40 নম্বর সূরার 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ বলছেন আমি অবশ্যই আমার রসুলদেরকে সাহায্য করব। ইন্না লানানসুরু, আরবি গ্রামার যারা জানে তারা বুঝবে, লানানসুরু অবশ্য অবশ্যই আমি সাহায্য করব, রসুলানা আমার রসুলদেরকে, রসুলদেরকে সাহায্য করবে, রসুলের উম্মতদের সাহায্য করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু, আমি রসুলদেরকেও সাহায্য করব, এবং যারা ঈমান এনেছে, আল্লাহর কালাম বিশ্বাস করেছে, রাসূলদের উপর ঈমান এনেছে, রাসূলদের আনুগত্য করেছে, আল্লাহ তারা বলছেন ওয়াল্লাযীনা আমানু, আমি তাদেরকেও সাহায্য করব। তবে পীরের মুরিদদেরকে সাহায্য করবে সে কথা বলা হয় নাই, মাজার পন্থীদেরকে সাহায্য করবে সে কথা আল্লাহ বলেন নাই, কবর পূজারীকে সাহায্য করার কথা আল্লাহ বলেন নাই, মূর্তি পূজারীদেরকে সাহায্য করার কথা আল্লাহ বলেন নাই, আল্লাহর বিধান পরিবর্তনকারীদের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, আমি তাদেরকে সাহায্য করব, ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে আমি সাহায্য করব, দুনিয়াতেই আমি সাহায্য করব, আর ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং কিয়ামতের মাঠে আমি তাদের সাহায্য করব। সুবহানাল্লাহ, ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে ভুল নাই, আপনার আমার ওয়াদার মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ ওয়া মান আসদাক মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কীলা, আল্লাহর চেয়ে সত্য কথা বলার আর কে আছে পৃথিবীতে, আল্লাহর চেয়ে সত্য কথা বলার আর কে আছো? আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে একদিকে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে নূর এর 55 নম্বর আয়াতে বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সমস্ত লোকদের প্রতি, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ঈমান প্রথম শর্ত, ঈমানে যদি গণ্ডগোল থাকে, ঈমানে যদি শিরিক থাকে, ঈমানে যদি বিদআত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম মুশরিক মার্কা ঈমানদারদেরকে সাহায্য করার অঙ্গীকার কোথাও করেন নাই। আমানু প্রথম শর্ত, ঈমান আনলো, এরপরে আল্লাহর ওলি হয়ে গেল, আবার অনেক কাছে ইবাদত লাগে না, এইটা বলতে পারে, পীর হলে ইবাদত লাগে না, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না, শরিয়াত মানার প্রয়োজন নেই। আপনারা হয়তো মনে করছেন ভণ্ড পীরদের কথা বলছি, হক্কানি পীর নামে যারা কাজ করে তারাও একই কথা বলে, কারণ পীরদের ইমাম হাফেজ রুমি মসনবী শরীফ, আমি ছোটবেলায় এই কিতাবটার নাম শুনে মনে করতাম কোন হাদিসের কিতাব মনে হয়, বুখারী মুসলিম তিরমিজি নাসাই এইগুলোর নাম যতবার না শুনেছি তার চেয়ে বহু গুণ বেশি শুনেছি কোন কিতাবের নাম, মসনবী শরীফ। এই মসনবী শরীফ কোন হাদিসের কিতাব নয়, এই মসনবী কোন আসমানি ওহির কিতাব নয়, এই মসনবী কোন আরবি ভাষার কিতাব নয়, এই মসনবী হল ফার্সি ভাষা একটা কবিতার বই। এই কবিতার বইয়ের শুরুতে লেখা আছে, বামায়ে সাজ্জাদ রঙ্গিন কুন গরাত পীরে মোগা গোয়াত কেসালিক বে খবর না বুদে জেরা হো রসমে মনজিলহা। এই বই আমার কাছে আছে, একেবারে মূল কপি আছে। পীর যদি তোমাকে বলে তাহলে নাপাক শরাব দ্বারা জায় নামাজ রঙ্গিন করিয়া ওই জায় নামাজে নামাজ পড়ো, কারণ পীর তোমার চেয়ে কম বোঝে না, এইটাকে ভিত্তি করে এ দেশের অনেক বড় বড় নাম করা পীর সাহেবেরা বইতে লিখে দিয়েছেন, কামেল পীর যদি হুকুম করে তাহলে শরীয়তের বিরুদ্ধে হলেও তুমি মানো, কারণ তার মধ্যে কোন রহস্য আছে। আমি আজকে আর পীরদের নাম বলে আমার এই বক্তব্যকে নাপাক করতে চাই না, বহু বক্তব্য ছাগলের লাদা দিয়ে নষ্ট করেছি, এখন আর এই ছাগলের লাদা ইঁদুরের লাদা দিয়ে কোরআন হাদিসের বক্তব্যকে নষ্ট করতে চাই না, সেটা নাম নিচ্ছি না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সেজন্য শর্ত আরোপ করেছেন, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে বলছেন আমিলুস সালিহাত, এবং আমলে সালিহাত করে, আমলে সালিহাত করতে হবে, শরীয়তের বিধান পালন করতে হবে, এই ঈমান এবং আমল যারা করবে আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আল্লাহ তার অবশ্য অবশ্যই তাদেরকে জমিনের পৃথিবীর খেলাফত দান করবেন, পীরের খেলাফত না, আবার লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের খেলাফত দান করবেন, আল্লাহর প্রতিনিধিত্ব দান করবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হয়ে আল্লাহর বিধান কায়েম করবে, রাসূলের তরিকত কায়েম করবে, কোন চিশতিয়া তরিকা না, কাদেরিয়া না, নকশবন্দিয়া না, মুজাদ্দিদি না, কোন ফেরকা না, কোন পীরের তরিকা নয়, কার তরিকা প্রতিষ্ঠা করবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, প্রতিনিধি কার, খলিফা কার, না পীরের খলিফা, আল্লাহ মানব জাতিকে খলিফা করে সৃষ্টি করেছেন, সেই খলিফা কোন পীরের খলিফা না, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, মুসলিম বিশ্বের খলিফা একজনই থাকবে। আজকে আমাদেরকে বুঝতে হবে, আমি দিন কায়েমের সঠিক পথ বইয়ের মধ্যে এই বায়াতের উপরে লিখেছি, খলিফার উপরে লিখেছি, আলাদা একটা বই পাওয়া যায় বায়াত ও সিরাতে মুস্তাকিম, এই বইটা প্রত্যেকে পড়বেন, যাদের কানে আমার আওয়াজ যায় বিদেশে যারা আছেন আমি তাদেরকেও বলছি, ইন্টারনেটে আমাদের বক্তব্য দেওয়া আছে, বই দেওয়া আছে, ফ্রি ডাউনলোড করুন, বায়াত সম্পর্কে ভালো করে পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন গোটা মুসলিম জাতির একজন খলিফা থাকবে, একজন খলিফা থাকবে, মুসলিম জাতি থেকে বায়াত দিবেন সেই ইমামুল মুসলিমিন, তাকে ঢাল বলা হয়েছে। বুখারীর হাদিস খুলুন, কিতাবুল জিহাদের মধ্যে একটা অধ্যায়ের শিরোনাম রয়েছে বাবুন আল ইমামুজ জুন্না, ইমাম হচ্ছে ঢাল। ওই বাবের অধীনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন, আল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে ঢাল, এই ঢালের আড়ালে থেকে মুসলিম জাতি যুদ্ধ করবে। ইহুদি খ্রিস্টান এটাকে ভালো করে বুঝেছে, সেজন্য খ্রিস্টানদের নেতা পৃথিবীময় একজন পোপ তারা নির্ধারণ করে, একটা মারা গেলে দুনিয়ার আনাচে কানাচে থেকে খ্রিস্টানদের বিজ্ঞজনেরা গিয়ে ইসলামের সেই পদ্ধতি অনুসরণ করে তাদের খলিফা, তাদের ইমাম, তাদের পোপ নিয়োগ করে, আর মুসলিম জাতি তাদের সেই খলিফার ঢাল ভেঙে দিয়ে চুরমার করে টুকরো টুকরো করে দিয়ে বিভিন্ন পীরের দরবারে ঢুকিয়ে দিয়ে ঢালবিহীন মুসলিম জাতি মার খাচ্ছে চতুর্দিকে। ইমাম ঢাল, আজকে মুসলিম জাতির সে ঢাল চুরি হয়ে গেছে, খ্রিস্টান নিয়ে গেছে, মুসলিম জাতির ঢাল ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, এক এক টুকরো এক এক পীরের দরবারে, তিস্তিয়ার টুকরা, কাদেরিয়ার টুকরা, নকশাবন্দিয়ার টুকরা, এরপরে বিভিন্ন পীরের দরবারে আবার 10 খলিফা 20 খলিফা 650 খলিফা পর্যন্ত বাংলাদেশে পীর আছে। এক পীর আছে যার পীরের খলিফা কয়জন? 650 খলিফা। নামটা তো বলে বলছি লাদাবো না আজকে লেকচারটাকে। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেম, সবচেয়ে বড় চরমের আলেম নাকি আলেম বলছি আমি, এটা খালি পীর না, এটা আলেমদের পীর, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল, বইয়ের নাম হলো ফুয়ুজাতে ওসমানিয়া, এই ফুয়ুজাতে আহমদিয়া, এই ফুয়ুজাতে আহমদিয়ার শেষে দেখবেন লেখা আছে হযরতের খোলাফাদের তালিকা সকলমে, নিজের কলমে লেখছেন তার খলিফা। এই বই কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে, তখনই ছিল প্রায় 650, এরপরে এত বছর নি কয় হাজারে গেছেন আল্লাহ ভালো জানেন। ওই পীরি লিখে দিয়েছে, অভিভাবক নিয়েছে জিকির কেমনে করবে, ওখানে লিখেছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগে লা ইলাহা পরে। আমি যখন চ্যালেঞ্জ করলাম এই জিকির আল্লাহর নবী করেন নাই, এই জিকির কোরআনে নেই, হাদিসে নেই, এই জিকিরের মাধ্যমে ইসলামের কালেমাতুর শাহাদা তাওহীদের বাণীকে পরিবর্তন করা হয়েছে, লা ইলাহা বাণী হচ্ছে লা ইলাহা কোনো ইলাহ নেই। আগে নফি, একটা পুরান বিল্ডিং এ রং করতে হলে আগে যেরকম ভাবে পুরাতন রংগুলোকে ধসে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে সব পরিষ্কার করে ফেলা হয়েছে। এরপরে ইল্লাল্লাহর দ্বারা নতুন রং লাগানো হয়েছে, কারণ পুরাতন রঙের উপরে রং করলে রংটা স্থায়ী হয় না। ঠিক তেমনি ভাবে কোন শিরিক কোন বেদাত থাকলে সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান টিকে না, এই জন্য প্রথমে লা ইলাহা বলে সমস্ত শিরিক সমস্ত বেদাত সব কিছু উৎখাত করে এরপরে ইল্লাল্লাহ বলতে হবে। কিন্তু ওই বিজ্ঞ আলেম বিজ্ঞ পীর সাহেব তার কিতাবে লিখে দিয়েছেন ইল্লাল্লাহ লা ইলাহা। এই কথা যখন আমি বললাম, কেন বললাম, এত বড় পীর সাহেবের লোম সমান আমার যোগ্যতা নাই, এই বলে আমাকে বদনাম করা হলো, কালারিং করা হলো, আমাকে বদনাম করার জন্য আহলে হাদিস এই নাম দিয়ে প্রচার করা হলো, যাতে করে সারা বাংলাদেশে কোনো আলেম যেন আর আমার সঙ্গে না থাকে। শয়তান যায়্যানা লাহুমুশ শয়তানু আমালহুম, আমি এ কথা বারবার বলেছি, আহলে হাদিসদের কোনো ফেরকার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আহলে হাদিসদের কোনো সংগঠনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। হা ফেকি মাসায়েলে কোনো কোনো ক্ষেত্রে আহলে হাদিস মিলতে পারে, তাই বলে আমি আহলে হাদিস নই, আমি একজন মুসলিম, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলিম, কোরআন আমার পরিচয় দিয়েছে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, কোন দলের দিকে নয়, কোন পীরের দিকে নয়, কোন তরিকার দিকে নয়, কোন নেতা নেত্রীর দিকে নয়, মান দা ইলাল্লাহি আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান নেক আমল করে, ওয়া ক্বালা এবং সে নিজের পরিচয় দেয় ইন্নানি মিনাল মুসলিম আমি একজন মুসলিম। তার পরিচয় এটা, সে পরিচয় দেয় না আমি অমুক সংগঠনের সেক্রেটারি, অমুক দলের সভাপতি, অমুক দলের কর্মী, না ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম। কোরআন শিখিয়ে দিয়েছে আমার পরিচয়, কোরআন শিখিয়ে দিয়েছে মুসলিমদের পরিচয়, সাহাবায়ে কেরামদের পরিচয়ের সঙ্গে এইটা ছাড়া আর কোনো পরিচয় ছিল? হ্যাঁ, পরিচয় ছিল মুহাজির আনসার, এটা আমি আগে উত্তর দিয়েছি। দর্জিগিরি করলে তার নাম দর্জি হয়, কামারের কাজ করে তার নাম কামার হয়, যারা মদিনার থেকে চলে গেছে তার মক্কা থেকে হিজরত করে তাদের নাম মুহাজির হয়েছে, এটা কোনো ফেরকা হয় নাই। এমন নয় মুহাজিরদের আকীদা ছিল একরকম, আনসারদের আকীদা ছিল একরকম, মুহাজিরদের সালাতের পদ্ধতি ছিল একরকম, ওদের পদ্ধতি আলাদা, এমনটা ছিল নাকি? কাজে এইটা দিয়ে দল তৈরি করার দলিল পেশ করা যাবে না। সাহাবায়ে কেরামদের বদনাম তোমরা বহুত করেছ, যে কোনো ফেরকা স্পষ্ট আমি বলে দিচ্ছি, অনেকে তাবিল করে, তোমার তাবিল যেমন সঠিক আর একজনেরটা ভুল কেন? নিজের পক্ষের দলের করে তাবিল করে সই হয়ে যায়। সরসিনার পীরের দলের নাম হেজবুল্লাহ, কি নাম? হেজবুল্লাহ, আল্লাহর দল। তো তারাও তো বলবে এটা কোরআনে আছে, উলাইকা হিজবুল্লাহ, মুমিনদের বলা হয়েছে কি? হিজবুল্লাহ, আল্লাহর দল, অসুবিধা কি কোরআনে আছে? অথচ দুনিয়ার যত বেদাত সব তারা করে, দুনিয়ার সব বেদাত আছে। এমনি ভাবে চট্টগ্রামের সবচেয়ে বড় বেদাতি এরা নাম দিয়েছে, মাঝবান্ডারি কবর পূজারি, এদের দলের নাম কি? ঢাকার কাদিয়ানি, একটি ঢাকার যে কাদিয়া তৈবিয়া, এদের দলের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কি নাম? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম দিয়েছে কুমিল্লা চাঁদপুর লাকসাম থেকে শুরু হয়েছে বেদাতের আস্তানা মিলাদি কবরি, এই যে খাজা বাবা গাজা বাবার দল, এদের নাম কি? অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি আকীদা এটা? এমনি ভাবে এক দল তাদের নাম দিল জামাতুল মুসলিমিন, রফুলিয়াদান না করলে কাফের, আমিন জোরে না বললে কাফের, এরকম ভাবে এই সমস্ত নাম দিয়ে একটা দল আছে জামাতুল। অথচ জামাতুল মুসলিম হাদিসে আছে, আপনারা হুজাইফার একটা হাদিস আছে আমার কিতাবে দেওয়া আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন প্রশ্ন করেছেন, লাস্টে গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, বলেছেন ফালজাম জামাতাল মুসলিমিন, মুসলিমদের যে জামাত তাকে অনুসরণ করো, নাম পেয়েছে হাদিসে, বাস একটা দল তৈরি করে ফেলেছে। এইরকম ভাবে পৃথিবীর ইতিহাসে যতগুলো ফেরকা তৈরি হয়েছে, প্রত্যেক ফেরকা কোরআন দ্বারা হাদিস দ্বারা তাদের নামের ব্যাখ্যা করেছে, ওইগুলো যেমন বাতিল, এরকম ভাবে আপনি যে দল করছেন ওই দলের নামটাও তাবিল করলে আপনি সহি করতে পারবেন, কিন্তু ওটাও একটা তাবিল করে ফেরকা তৈরি করেছেন, আপনাকে দেখতে হবে কোন সাহাবী নিজের পরিচয় ওই দলীয় পরিচয় দিয়েছিলেন কিনা, কোন নবী কোন রসুল কোন দলীয় পরিচয় দিয়েছিলেন কিনা, সকল মুসলিমদের পরিচয় ছিল কি? ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন খেলাফত, খেলাফত থেকে চলে গেছে অনেক দূরে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, আল্লাহর মালায়েকা, পরকাল, তাকদীর, এই সব কিছু আছে এক কথায়, আল্লাহর ওহির বিধানের প্রতি যারা ঈমান আনবে এবং আমলে সালেহাত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে জমিনের খেলাফত দেওয়া হবে, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে খেলাফত দেওয়া হয়েছে মুমিনদেরকে তাদের আগের অবস্থায়, আগে যেমনটা দেওয়া হয়েছে এখনো দেওয়া হবে। মূসা আলাইহিস সালামকে খেলাফত দেওয়া হয়েছিল, দাউদ আলাইহিসসালামকে খিলাফত দেওয়া হয়েছিল, সুলাইমান আলাইহিসসালামকে খিলাফত দেওয়া হয়েছিল। আগের যুগের নবীরা রাষ্ট্র পরিচালনা করেছেন, যেই রাষ্ট্র পরিচালনা করেছেন যিনি মসজিদের ইমামতি করেছেন তিনি, সংসদে যিনি পরিচালনা করেছেন মসজিদেও তিনি পরিচালনা করেছেন। আজকে মুসলিম জাতিকে দেখতে হবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ব্যতিক্রম ছিলেন না, তিনিও একদিকে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইলের দিয়ে প্রেসিডেন্ট ছিলেন, আর একদিকে মসজিদ নবীর ইমামত ছিলেন। সুতরাং যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে রাষ্ট্রীয় ময়দানে সেকুলার, মসজিদে গেলে পপুলার, এইরকম যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করেছে, এইরকম ধর্মের যারা দাওয়াত দেয়, সেই লোকগুলো ইহুদি খ্রিস্টানদের কাছে প্রিয় হতে পারে, ইহুদি খ্রিস্টানদের কাছে পছন্দনীয় হতে পারে, সারা বিশ্বের ভিসা মেলতে পারে, তাদের আখিরি মোনাজাতে লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কিন্তু তারা মুসলিম হতে পারে না। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আল্লাহর নবীদের দিন গোটা বিশ্বব্যাপী, আল্লাহর নবী যা দিন এনেছেন মুসলিম জাতির জীবনের সামগ্রিক বিষয়গুলো সম্বলিত, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব ক্ষেত্রে হুকুম চলবে কার? আল্লাহ তাআলা বলছেন খিলাফত দেওয়া হবে, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, আর তাদের জন্য তাদের দিনকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিবেন, কোন ব্যক্তি তাদের দিনের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের দিনের কোনো কোনো কথা বিরুদ্ধে কথা বলতে পারবে না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, যে দিন আল্লাহ তাআলা তাদের জন্য পছন্দ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা, যেই দিনকে আল্লাহ তাআলা তাদের জন্য মনোনীত করেছেন, যেই দিনকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সেই দিনকে তাদের জন্য সুদৃঢ় সুমজবুত করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে বলছেন, এরপরে বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদ খাউফি মামনা, এরপরে আল্লাহ তাআলা তাদের ভীতিকে, তাদের সমস্ত ভয় ভীতিকে নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। ভয় ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। যদি এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে, যদি মুমিনরা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান নিয়ে সত্যিকার আমলে সালেহাত করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের এই পৃথিবীতে কোনো ভয় থাকবে না, কুফফাররাদের ভয়তে জঙ্গলে গিয়ে পালাতে থাকবে ভাইয়েরা। আমরা আবার জঙ্গলে গিয়েও তাদের আস্তানা হবে না। আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের পূর্বে এমনটা হবে, ইহুদিরা গাছের আড়ালে গিয়ে পড়াবে, পাহাড়ের আড়ালে গিয়ে পড়াবে, আর গাছ ওখান থেকে ডাক দিয়ে বলবে ও মুসলিম আমার আড়ালে একটা ইহুদি এসে কতল কর। ওরা গাছের আড়ালে গিয়েও পত্তা পাবে না, শুধু এক প্রকার গাছের কথা বলা হয়েছে ইহুদিদের পক্ষে থাকবে ঝাউগা। এই জন্য দেখবেন ওরা যেখানে ক্ষমতা আছে ওখানে ঝাউ গাছ লাগায়, আর ওদের দালালরাও সব জায়গায় ঝাউ গাছ লাগায়। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভীতির পরে সমস্ত ভয় ভীতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আল্লাহ লাস্ট থেকে শর্ত আরোপ করেছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ইয়াবুদুনানি শুধুমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? কোন নেত্রীর ইবাদত করবে না, নেত্রীর কথায় চলবে না, কোন পীরের ইবাদত করবে না, কোন মন্ত্রীর ইবাদত করবে না, এমপির ইবাদত করবে না, কোন মেম্বার চেয়ারম্যানের ইবাদত করবে না, কোন খুচরা পীরের ল্যাংটা বাবা, খাজা বাবা, গাজা বাবা, জুলফে দরাজ, গেছু দরাজ, বন্দা নামাজ, এরকম ভাবে কি আছে গরিব নামাজ, এই সমস্ত কোন নামাজদের আনুগত্য করবে না। আনুগত্য করবে কার? ইয়াবুদুনানি। এরপরে আবার বলছেন লা ইউশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করতে পারবে না, কোনো কিছুকে শরীক করতে পারবে না, কারণ যেখানে শিরিক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদত পছন্দ করেন না। কোরআন পরিষ্কার করে দিয়েছে শিরিকের উপরে আমি অনেক বক্তব্য দিয়েছি, আমার বই তো আছে কিতাবুল আকায়েদ, শিরিকের উপরে বিশাল চ্যাপ্টার আছে। শিরিক কাকে বলে, শিরিক কেন ভয়াবহ, শিরিক সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে, কত প্রকার শিরিক আছে, শিরিক থেকে বাঁচার উপায় কি, কিতাবুল আকায়েদের বিশাল চ্যাপ্টার রয়েছে, পড়বেন ওখান থেকে। আল্লাহ তাআলা বলছেন লা ইউশরিকুনা বি শাইয়া, এরপরে বলছেন ওয়ামান কাফারা বাদা যালিকা, যারা ঈমান আনলো, আমল সালেহাত করলো, এরপরে আবার কুফরি করলো, শিরিক করলো, বিদআত করলো, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক, আমি তাদের সাহায্য করতে রাজি না। ভাইরা আমার, এবারে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, কত মুসলিম আছে যারা মাজার পূজা করছে, মাজারে তওয়াফ করছে, মাজারের কাছে গিয়ে প্রার্থনা করছে, কত মুসলিম রয়েছে লা ইয়াহকুমুনা বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, বরং তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে আয়। কত মুসলিম এমন আছে যারা মুসলিমদের সমাজে বিদআত কায়েম করার জন্য চেষ্টা করছে, কাম মিন মুসলিমিন বিন ফাহিশাতিন তানতাহিকু ফি যালামিল লাইলি দামিস, কত মুসলিম এমন রয়েছে যারা অন্ধকার রজনীতে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়। কব কখন সেই 31 ডিসেম্বর আসবে, সেই 31st night, সেই রাতে গিয়ে অর্ধরাতে কেমনে তারা অন্যায় করবে, পাপ কাজ করবে, মদ খাবে, নারীবাদী করবে, সে অপেক্ষায় রয়েছে। কাম মিন সারিহিন লিবুনুকির রিবা, কত রকমের ব্যাংক রয়েছে যেখানে সুদকে বৈধ করে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধরত হয়েছে। কাম মিন ইনসানিন, কত মুসলিম আছে এরকম দাবি করে মুসলিম, অতসিয়াব খাসুল কাইলা ওয়াল মিজান, তারা মাপে কম দেয়, ভেজাল দেয়, ধোকাবাজি করে এবং মানুষের সঙ্গে প্রতারণা করে। কত মুসলিম এরকম আছে আল মুরিদুন আন দীনিল্লাহি, আল্লাহর দিন থেকে তারা বিমুখ হয়ে আছে, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা করে না, তারা খেলার মাঠে বসে আছে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই নিয়ে তারা মত্ত হয়ে আছে, মদের আড্ডায় আছে, গানের আড্ডায় আছে, আরো কত আড্ডায় তারা বসে আছে। কাম মিন হুম আন্নাস লা ইউসাল্লুনা, কত মুসলিম নামধারী রয়েছে যারা সালাতের খবর রাখে না, অথচ দাবি করে মুসলিম, এরকম ভাবে হাজার প্রকারের মুসলিম রয়েছে। এই রকম মুসলিমকে সাহায্য করার কোন ঠিকাদারই আল্লাহ, এই জন্য মনে রাখতে হবে মুসলিমদেরকে আজকে তৈরি হতে হবে, মুসলিম হতে হবে। এরপরে আশুরার সবক, আশুরা ইমাম হুসাইন শাহাদত বরণ করেছেন, কিন্তু এই কারণে আশুরা প্রসিদ্ধ নয়। আপনারা হাদিস থেকে শুনেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার বললেন যেই ব্যক্তি আশুরার দিবসে কোন রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে তার পূর্বে 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশুরার দিন কি খুব মর্যাদা সম্পন্ন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আশুরার দিন সম্পর্কে শুনে রেখো, নাম ইয়া ওমর, খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আশুরার দিবসে, মানে আশুরার দিনে শুরু করেছেন, ওয়াখালাকাস শামসা ওয়াল কামারা ফি ইয়াউমি আশুরা, চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে, ওয়ান্নুজুমা কামিসলিহি, তারকারাজিকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে, ওয়াখালাকাল আরশা ওয়াল কুরসিয়া ফি ইয়াউমি আশুরা, আরশ কুরসি সৃষ্টি করেছেন আশুরার দিবসে, ওয়াখালাকাল কলমা ফি ইয়াউমি আশুরা, কলমকে সৃষ্টি করেছেন আশুরার দিনে, ওয়াল লাউহা কামিসলিহি, লৌহ সৃষ্টি করেছেন আশুরার দিবসে, ওয়াখালাকা জিব্রাইল ফি ইয়াউমি আশুরা, জিব্রাইলকে সৃষ্টি করেছেন আশুরার দিবসে, ওয়া মালায়েকাতাহু কামিসলিহি, অন্য সমস্ত ফেরেশতাদেরকেও সৃষ্টি করেছেন আশুরার দিনে, ওয়াখালাকা আদম ফি ইয়াউমি আশুরা, ওয়া হাওয়া কামিসলিহি, আদম এবং হাওয়াকে সৃষ্টি করে আশুরার দিনে, ওয়াখালাকাল জান্নাত ফি ইয়াউমি আশুরা, জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন আশুরার দিবসে, ওয়া আসকানা আদম জান্নাত ফি ইয়াউমি আশুরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে বসবাস করার জন্য পারমিশন দিয়েছিলেন আশুরার দিবসে, ওয়া উলিদা ইব্রাহিম আলাইহিস সালাম ফি ইয়াউমি আশুরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন আশুরার দিবসে, ওয়া নাজাহুল্লাহু মিনান নার ফি ইয়াউমি আশুরা, এবং নমরুদের আগুন থেকে আশুরার দিবসেই তাকে মুক্তি দান করেছিলেন, ওয়াহাদাহুল্লাহু ফি ইয়াউমি আশুরা, এবং তিনি তার মূর্তির সমাজ থেকে তওবা করে যেদিন আল্লাহর পথের দিশা পেয়েছিলেন সে দিবসটি হচ্ছে আশুরার দিন। ওয়াগরাকাল্লাহু ফিরাউনা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা ফিরাউনকে চুবিয়ে মেরেছেন আশুরার দিবসে, ওয়া রাফা ঈসা ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন আশুরার দিবসে। ওরাফা আল্লাহ ইদ্রিস ফি আশুরা, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কাছে তুলে নিয়েছেন আশুরার দিবসে। ও উলিদা ঈসা ইবনে মারিয়াম ফি ইয়াউমি আশুরা, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে আশুরার দিবসে। এমনি ভাবে ওয়াতাবাল্লাহু আলা আদম ফি ইয়াউমি আশুরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের গুনাহ ক্ষমা করে তার তওবা কবুল করেছিলেন আশুরার দিবসে। এমনি ভাবে ওয়াস্তাওয়াত সাফিনাতু নূহিন আলাল জুদি ফি ইয়াউমি আশুরা, নূহ আলাইহিস সালামের কাশ্তি জুদি পাহাড়ে অবতরণ করেছিল, সেদিন তো আশুরার দিবস ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেলখানা থেকে মুক্তি দিয়েছে আশুরার দিবসে। ইউনুস আলাইহিস সালামকে মাছের থেকে মুক্তি দিয়েছে আশুরার দিবসে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করেছে আশুরার দিবসে। এমনি ভাবে কিয়ামতের দিবস হবে আশুরার দিবসে। ভাইয়েরা আমার, আশুরার দিবসের অনেক ফজিলত আছে, অনেক হাদিস দালও আছে এখানে, কারণ শিয়ারা এই আশুরা সম্পর্কে অনেক হাদিস তৈরি করেছে, এখন আর সময় হচ্ছে না, যে কারণে আমি সেই জাল হাদিসগুলো শোনাচ্ছি না, নতুবা এই হাদিসগুলো শুনলেই আপনারা বুঝবেন যে হাদিসগুলো তৈরি করা হয়েছে। এখানে একটা হাদিস শোনাচ্ছি, মানে তাসালা ইয়াম আশুরা লাম ইয়ামরাজ, যে ব্যক্তি আশুরার দিনে গোসল করবে তার আর মৃত্যু ছাড়া কোনো রোগ হবে না। অমানিক তাহালা বিল ইসমুদি আমার আশুরা, যে ব্যক্তি ইসমুদ শুরুন মা আশুরা দিন লাগাবে, লাম তার মুদ আইনা ফিদিল কাসারা কুল্লাহা, সেই ব্যক্তির আর কখনো চোখে অসুখ হবে না। অমান আদা মারিদান ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে কোন রুগ্ন ব্যক্তিকে সেবা করবে, দেখতে যাবে, ফাকান্নামা আদা জামিআউ ওলদি আদম আলাইহিস সালাম, সেজন্য সমস্ত বনি আদমের সেবা করলো। এরকম ভাবে আমান সাকা মুমিনান শারবাতাম মিন মাইন ইয়াম আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে কোন মুমিনকে এক ঘট পানি পান করাইলো, ফাকান্নামা সাকা জামিআ যুররিয়াতি আদম, সেজন্য আদমের সমস্ত সন্তানকে পানি খাওয়াইলো। এরকম ভাবে আর একটা লেখছে, আমান সাল্লা ইয়াম আশুরা, যে ব্যক্তি আশুরার দিবস চারবার রাকাতিন চার রেকাত নামাজ পড়বে, ওয়াইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 15 মাররা, আর কুল হুয়াল্লাহ পড়বে 15 বার। তার মর্যাদা কি? ফাজাইল, গাফারাল্লাহু লাহু 50 আমান মাযিয়ান, আল্লাহ তাআলা তার পিছনের 50 বছর গুনাহ মাফ করে দিবে, ওয়া 50 আমান মুকবিলান, আর সামনের 50 বছর গুনাহ মাফ করে দিবেন। আর কোন আমলই করা করে 100 বছর চলে গেছে। চার রেখাত নামাজ যদি পড়া হয় তাহলে এই চার রেখাতে একেবারে 100 বছর গুনাহ মাফ হয়, 50 আগে 50 পরে। এরকম ফজিলত হাদিস আরো আছে, আমি এইগুলো শুনাইয়া খামাখা সুফিদের আরো জাল হাদিসের ভান্ডার পরিপূর্ণ করতে যাচ্ছি না, কারণ ওদের কাছে জাল হাদিসগুলো নাই। আমরা যেভাবে ঘেটে ঘেটে বের করেছি এখানে কয়েক পৃষ্ঠার জাল হাদিস খালি, যেহেতু লেকচার অন্যদিকে চলে গেছে শুরুতে, সেজন্য আমি আর এখন আলোচনা করছি না। সহি হাদিস শুনে বাড়ে আশুরা সম্পর্কে সহি হাদিস বুখারীর 1592 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قالت كانوا لا كانوا يصومون عاشوراء قبل ان يفرض رمضان, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিন রোজা রাখতেন, ওয়া কানা ইয়াউমান তুস্তারু ফিল কাবা, এবং আশুরার দিনের আগে কাবার গিলাফ পরানো হতো। এবার এখন অবশ্য অন্য দিনে পড়ায়, এখন যেদিন মানুষ হজে চলে যায় আরাফাতের ময়দানে ওই দিন গিলাফ পরায়, আপনারা হয়তো টিভিতে দেখেছেন, এবার দেখাইছি সরাসরি। যাই হোক, আশুরার রোজা রাখা হতো। এমনি ভাবে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতকে সিয়াম পালন করার জন্য হুকুম করেছেন, ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, তুরিকা, তখন এটাকে আজ ছেড়ে দেওয়া হলো। এরপরে ওয়াকান আব্দুল্লাহ লা ইয়াসুমুহু, আব্দুল্লাহ বিন ওমর যিনি হাদিসে বর্ণনাকারী, তিনি আশুরা রোজা রাখতেন না, ইল্লা ইয়াফিকা সাওমাহু, তবে ওই যে মাসে 3 দিন রোজা রাখতেন বা অন্য সিয়াম আছে সেই সময় মিলে গেলে তিনি রাখতেন, তাহলে এটা কোনো জরুরি বিষয় না। বুখারীর 1892 নম্বর হাদিস এটা। আরেকটা আয়েশা থেকে, আল্লাহর রাসূল আয়েশাদের বলেন, আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াম আশুরা ফিল জাহিলিয়া, কুরাইশের লোকেরা জাহিলি যুগে কুরাইশের লোকেরা আশুরা রোজা রাখতো, বোঝা গেল মক্কার আবু জাহেলরাও রোজা রাখতো। কাজে অনেকে ধোকা খায়, যারা তো নামাজ পড়ে রোজা রাখে টুপি আছে দাড়ি আছে, তো শিরিক করলে কি হবে, তো কাফের হবে নাকি? আল্লাহর আইনে একটা দুটো বদলাইছে। আমি জিজ্ঞেস করি, শয়তান এবাদত কম করেছে, আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছে? শয়তান যদি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে, একটা হুকুমকে অস্বীকার করার কারণে ইবলিস হয় শয়তান হতে পারে, যেই লোকগুলো আল্লাহর অনেকগুলো বিধানকে পরিবর্তন করেছে, সম্পত্তির বিধানকে পরিবর্তন করেছে, তালাকের বিধানকে পরিবর্তন করেছে, এমনিভাবে পর্দার বিধানকে পরিবর্তন করেছে, সুদের বিধানকে পরিবর্তন করেছে, জেনার বিচারের বিচারের বিধানকে পরিবর্তন করেছে, এরকম পদে পদে অসংখ্য বিধান যারা পরিবর্তন করেছে, সে যদি নামাজি হয়, রোজাদার হয়, মাথায় যদি কপালে দাগ পড়ে যায়, পাগড়ি পরে, তারপরও সে শয়তানের চোখ খারাপ। মনে রাখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, একটা হচ্ছে রোজা রাখে না কিন্তু আল্লাহর হুকুম মানে, আমি তাকে কাফের বলছি না, আমার বক্তব্য বিকৃত করার চেষ্টা করবে না। একটা লোক হজ ফরজ হয়েছে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মানে কিন্তু করে না অলসতা বশত, আমি তাকে কাফের বলি নাই। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর কোন ফরজকে অস্বীকার করে, আল্লাহর কোন ফরজকে তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার বিধান দিয়ে সেই 1400 বছর আগের জাহিল যুগে নিয়ে গেছে, আল্লাহ তাআলা সন্তানের সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে নারীকে ঠকিয়ে দিয়েছে, এইরকম যারা আল্লাহর বিধান নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহর বিধান এই যুগে চলে না, অথবা চলে কিন্তু ভালো না, অথবা ভালো কিন্তু লোকদের জন্য প্রযোজ্য না, এইরকম ভাবে যারা আল্লাহর বিধানকে অচল মনে করে, আল্লাহর বিধানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, আমি তাদেরকে কাফের বলেছি। এবং শুধু কাফের নয়, আমি এই লোকগুলোকে শয়তানের চোখ বড় কাফের বলেছি। মনে রাখতে হবে, এই কুফফাররাই দেখবেন যে মাশাআল্লাহ আশুরার দিনে ছুটি দিয়েছে, আশুরার দিনে যদি ছুটি দিয়ে হয় ভালো কথা, নফল রোজার জন্য ছুটি দিচ্ছে, আর ফরজ আল্লাহর বিধান কায়েম করা তার খবর নাই, এটাই এ জাতির অভ্যাস। হ্যাঁ, আমি আশুরার দিনকে ছোট করছি না, আমি এই গুরুত্ব আগেই আলোচনা করেছি, আরো আলোচনা করছি, কথাটা এসেছে জাহিলি যুগ থেকে, জাহিলি যুগের লোকেরা রোজা রাখত, হজ করত, বাইতুল্লাহ তওয়াফ করত, এই হাদিস বুখারীর, আমি রেফারেন্স দিচ্ছি একটু পরে, খালি বুখারীর না, এই হাদিসটা বুখারীর 1893, 2100, 2007, 4502, 4503, 2693, আরো অনেক জায়গায় বুখারীতে আছে, মুসলিমের 2695, 3697, 2700, 2701, এত জায়গায় হাদিসটা আছে, অন্য অন্য কিতাবে রেফারেন্স দিলাম না, এইখানে পরিষ্কার আছে, আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াওমা আশুরা ফিল জাহিলিয়া, কুরাইশের লোকেরা জাহিলি যুগে আশুরার দিনে রোজা রাখত। এরপরে সুম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে আশুরার দিন সিয়াম পালন করার হুকুম দিলেন, হাত্তা ফরিদ রমাদান, এরপরে রমজান ফরজ হয়ে গেল, যখন রমজান ফরজ হয়ে গেল তখন আল্লাহ রাসূল বললেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান শা ফালিয়া সুমহু ওয়া মান শা আফতারা, যার মনে চায় সে রোজা রাখো, যার মনে চায় সে যেন রোজা না রাখে। এমনি আরো অনেকগুলো হাদিস আছে, আমি অনেকগুলো হাদিস নোট করেছিলাম কিন্তু সবগুলো বলার সুযোগ হচ্ছে না, টাইম এমনি বেশি হয়ে গেছে আমার ভাইয়েরা। এমনি ভাবে একটা হাদিস আছে, আর আমি কতাদাতা রজুলুন আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, ফাকালা কাইফা তাসুমু, হে নবী আপনি কেমনে রোজা রাখেন? কি বুজুর্গ, নবী কেমনে রোজা রাখেন জিজ্ঞেস করছে, নবীর মতো রাখার জন্য। এরকম বুজুর্গ এখনো আছে, নবীদের চেয়ে বেশি ইবাদত করে, সারা বছর রোজা রাখে, কি বুজুর্গ আছে না এরকম? আসুন হাদিস শুনুন, ভালো করে কান খুলে শুনুন, পর্দা থাকলে খোঁচাও, যেই সমস্ত লোকেরা সারা বছর রোজা রাখে তার মন্তব্য কি শোনো হাদিস থেকে। ওই লোকটা প্রশ্ন করল, কাইফা তাসুমু, হে আল্লাহর নবী আপনি কেমনে রোজা রাখেন? এই প্রশ্ন শুনে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, ফগাদিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা রা উমর গাদাবাহু, উমর যখন আল্লাহর নবীর রাগ দেখলেন, গুসসা দেখলেন, قال رضي الله بالله ربا ابي الاسلام دينا ابي محمد صلى الله عليه وسلم نبيا نعوذ بالله من غضب الله وغضب رسوله কত বুঝছেন আপনারা, আল্লাহকে আমার রব হিসেবে সন্তুষ্ট, দিন হিসেবে ইসলামকে নিয়ে সন্তুষ্ট, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, আমরা আল্লাহ এবং তার রাসূলের রাগ থেকে গুসসা থেকে পানা চাই। এরপরে ওমর এটা বারবার বলতে লাগলেন, এক পর্যায়ে আল্লাহর নবী হাত্তা সাকানা গদাবহু, আল্লাহর নবীর রাগ ঠান্ডা হয়ে গেল। ফাকাল ওমর, এবার ওমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা বিমান ইয়াসুমুদ দাহরা কুল্লাহু, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে এটা কেমন, সারা বছর রোজা রাখাটা কেমন, প্রশ্ন বুঝেছেন, সারা বছর রোজা রাখা কেমন? আল্লাহ নবীর উত্তর শুনুন তাহলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সামা ওয়ালা আফতারা আও ক্বাল লাম ইয়াসুম ওয়া লাম ইফতির, ও ব্যক্তি রোজাও রাখে না রোজা ভাঙ্গেও নাই, ওটা অভ্যাস। এই জন্য মনে রাখতে হবে, তাবলিগ জামাত একজন মুরব্বীর নাম বলছে এই জন্য, এই লোকগুলো মুসলিম জাতির আকীদা নষ্ট করে দেয়। হরমুজুল্লাহ সামনে একজন ছিল, কি নাম, হরমুজুল্লাহ, এক মুরব্বী ছিলেন, আমি সে মারা গেছে আমি তার কথা বলছি না, কিন্তু সে সারা বছর রোজা রাখত, এইটা নিয়ে সারা তাবলিগ ওদের ফখর ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সারা বছর রোজা রাখলো, লা সামা ওয়ালা আফতারা, সে রোজাও রাখে না রোজা ভাঙ্গেও নাই, কোনো পদই নাই এটা। এরপরে বললেন, কাইফা মান ইয়াসুমু ইয়াওমাইনি ওয়া ইফতারু ইয়াওমান, তাহলে বলুন যে ব্যক্তি দুই দিন রোজা রাখে একদিন রাখে না, তার ব্যাপারে কি বলবেন? কালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুতিকু যালিকা হাত, এটা কি কারো পক্ষে সম্ভব, মানে কষ্টকর, রাখা যাবে? قال كيف من يصوم يوما ويفطر يوما, এবারে তৃতীয় প্রশ্ন, একদিন রোজা রাখে একদিন রাখে না, এইটা আপনি কিভাবে দেখছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা সাওমু দাউদ আলাইহিস সালাম, এটা আমার ভাই দাউদ আলাইহিস সালামের সিয়াম, মানে এটা একটা নবীর সুন্নাহ, এটা রাখা ভালো। قال كيف من يصوم يوما ويفطر يوما, আবার প্রশ্ন হলো যে একদিন রোজা রাখে দুই দিন রাখে না, এইটা আপনি কিভাবে দেখছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদিতু আন্নি তুবিতু যালিক, আমি যদি এইটা করতে পারতাম, এটা অনেক পছন্দ করলেন, এটা সর্বোত্তম। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে তিন দিন রোজা রাখা, আইয়ামে বিশ, তেরো চোদ্দ পনেরো, এই তিন দিন সিয়াম রাখা, ও রমাদান ইলা রমাদান, আর রমজান মাসে রমজান রোজা রাখা, ফাহাদা সিয়ামুদ্দাহর কুল্লিহি, এটাই হচ্ছে সারা বছর রোজা রাখার সমান। মাসে তিন দিন রমজানের সিয়াম, এরপরে বলছেন সিয়াম ইয়াউমি আরাফাতা, আরো কিছু বিশেষ সিয়াম আছে, আরাফার দিবসের সিয়াম, আতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাত আল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাত আল্লাযী বাদাহু, আশা করি যে তার এক বছর আগের গুনাহ এবং এক বছর পরের গুনাহ মিটে যাবে, এটা সহিহ হাদিস, আরাফাতের সিয়াম। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আর আশুরার দিবসের সিয়াম, যেটা আমি আলোচ্য বিষয় আজকের, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন আশুরার দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাত আল্লাযী ক্বাবলাহু, যে তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা আশা করি মাফ করে দিবেন। হাদিসটা মুসলিমের 2103, তিরমিজির 752, আরো অনেক হাদিস ছিল, আমি আর আলোচনা করে যাচ্ছি না, সময় একটু বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং আশুরার দিবস এই সমস্ত কারণে প্রসিদ্ধ, শুধুমাত্র ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে প্রসিদ্ধ নয়, যেটা শিয়ারা বর্তমানে মুসলিম সমাজে এটাই ঢুকিয়ে দিয়েছে। এখন একজন মানুষ মনে করে যে শুধুমাত্র ইমাম হুসাইনকে কেন্দ্র করেই আশুরা প্রতিষ্ঠিত, না, আমরা আলোচনা করেছি আশুরার দিবসটা আগের থেকে ইতিহাস হয়ে আছে, এবং বরং এখানে বলতে চাই অন্য অন্য ফজিলত যেরকম আছে, ওই দিবসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এজন্য তার শাহাদতের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা তাকে শহীদদের সঙ্গে জান্নাতের মেহমান বানাবেন, আমিন। ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আমি এজন্য ইয়াজিদকেও কাফের বলছি না, আবার রহমাতুল্লাহ বলছি না, অনেকে বাড়াবাড়ি, অনেকে ছাড়াছাড়ি। একদিকে একদল ইয়াজিদকে হত্যাকারী বলে, ইয়াজিদ লানাতুল্লাহ আলাই, না ইয়াজিদ অনেক যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আবার অনেকে তার ওই জিহাদ গুলো দেখে রহমাতুল্লাহ আলাই বলে, আমি রহমাতুল্লাহ আলাই বলতে রাজি না, কারণ কতলে হোসাইনের ব্যাপারে ইয়াজিদকে নির্দোষ বলা চলে না। সেটি এত পরিষ্কার হতো, আল্লাহর নবীর নাতির জন্য, আল্লাহর নবীর রক্তের জন্য তার খেলাফতের যত কাজ আছে সবগুলো ফেলে দিয়ে নবীর সন্তানের পায়ে পড়া দরকার ছিল, সে না করে। ওইখানের গভর্নর ছিল নোমান বিন বসির, একজন বিশিষ্ট সাহাবী, তাকে পরিবর্তন করে ইবনে জিয়াদের মতো একটা ডাকাতকে সেখানে গভর্নর নিয়োগ করা হয়েছিল। সুতরাং ইয়াজিদের ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য, ইয়াজিদকে আমি আর উসমান হত্যা, হুসাইন হত্যার ভাবে নির্দোষ মনে করি না, চক্রান্ত পাচ্ছিল। সুতরাং ইয়াজিদের ব্যাপারে রহমাতুল্লাহ বলছি না, লানাতুল্লাহ বলছি না, তার বিষয়টা আমি আল্লাহর উপর হাওয়ালা করছি। আমার বক্তব্য দ্বারা আবার কেউ কালারিং করবেন না, আমার এই বক্তব্য আমার না, আমি এখন রেফারেন্স দিতে পারছি না, অনেকগুলো রেফারেন্স এখানে আছে, তাফসীরে কুরতুবী দেখবেন, বিভিন্ন তাফসীর দেখবেন। সালাফরা যাই করেছেন, যখন তাদেরকে ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তারা এই বক্তব্য দিয়েছেন, তিলকা দিমাউন, তিলকা দিমাউন, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে। তাহারাল্লাহু আইদিয়ানা, আল্লাহ তাআলা ওই রক্ত দিয়ে আমাদের হাতকে রঞ্জিত করেন নাই, ওই রক্ত থেকে আমাদের হাতকে পবিত্র রেখেছেন। ফালা নুরাত্তিখু আলসিনাতানা, এখন এই সম্পর্কে কথা বলে আমি আমার জিহ্বাকে, মুখটাকে ওই রক্তে রঞ্জিত করতে যাচ্ছি না। পরিষ্কার হয়ে গেল, আমাকে মৃত্যুর পরে জিজ্ঞেস করা হবে না ইয়াজিদ কি ছিল, রহমাতুল্লাহ আলাই না লানাতুল্লাহ আলাই, আমাকে জিজ্ঞেস করা হবে না ইয়াজিদ সম্পর্কে তোমার আকীদা কি, আমাকে জিজ্ঞেস করা হবে তুমি ইসলামের জন্য কি করেছ। সুতরাং এই আশুরার দিবসে ইমাম হুসাইনের শাহাদতকেও কেন্দ্র করে যদি কিছু শিক্ষার থাকে তা হচ্ছে এই, ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাই না, যখনই হকের বিরুদ্ধে কেউ কথা বলবে, কাজ করবে, প্রয়োজনে জীবন দিব, তারপরও কোনো বাতিলের সঙ্গে আপোষ করব না, এবং এই কাজ যারা করবে তারা অমর হয়ে থাকবে। সেজন্য কোন কবি বলেছেন, কতলে হুসাইন দর হাকিকত মর গয়ে জিদ হয়ে ইসলাম জিন্দা হোতা হয়ে হর কারবালা কে বাদ, ইসলাম প্রত্যেক কারবালার পরেই ইসলাম জীবিত হয়, কারবালায় ইসলাম জীবিত হয়েছে, ইসলামের জন্য ত্যাগ শিক্ষা দিয়েছে। যেখানে বাতিল মাথা তারা দিবে সেখানে প্রয়োজনে নিজের শাহাদত বরণ করতে হবে, সন্তানদেরকে কোরবান করতে হবে, সন্তানের জন্য, স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য জিহাদ থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।